والألهل أنه وصف قياسي، لكنه لما ضرب عليه بحيث لا يستعمل إليه صار كالعالم مثل السريع والسارقة. أجري مجراه في إجراء الوصف عليه فيمتنع الوصف به عدم تقرب احتمال الصفة إليه. تیسرا مسئلہ بیان کر رہے ہیں جو لفظ اللہ کو صفت کہتے ہیں، اور یہی قول قاضی بیضاوی کے نزدیک مختار ہے، اسی لیے انہوں نے اظہار کہا. کہتے ہیں اس سے پہلے دو قول کا بیان ہوا، ایک مشتق یعنی وہ صفت مشتق کا، کیونکہ اللہ کا معنی ہے عبادت، عبادت کرنا صفت ہے، اسی سے معبود سگائے صفت ہیں، اسی کی تائید میں نام بیضاوی کہتے ہیں وصف ہونا ہی زیادہ ظاہر ہے. والأظهر أنه وصف في أصله، کہتے ہیں زیادہ ظاہر یہی ہے کہ لفظ اللہ صفت ہے اصل میں، لیکن لما غلب علیہ، لیکن جب ذات باری تعالیٰ پر غلبتاً اس طرح استعمال ہوتا ہے کہ غائب کے اندر اس کا استعمال ہی نہیں، لفظ اللہ اصل تو صفت، کنتو ایمن صفت جو تار اوپرے اللہ تعالیٰ اوپرے غلبتاً استعمال ہونے لگا، اس طور پر کہ غائب کے اندر مستعمل ہوتا ہی نہیں. تو صفت ہوئے تو انیک جن ہو نہ، یہ لفظ اللہ صفت ہوار پر اللہ سارا اور کہارو جن مستعمل ہوئے نا، لہذا یہ عالم کی طرح ہو گیا، لہذا یہ عالم کی طرح ہو گیا. گزشتہ کال بولم یہ محدث ایک ایک صفت، কিন্তু এটা ওনার জন্য মৌলানা হেদায়তুল্লাহ সাহেবের জন্য এমন ইস্তেমাল হয় যে অন্যের জন্য ইস্তেমাল হয়ই না। মহাদ্দেশ সাহেব বললে হযরত মৌলানা মরহুম মকবুল হেদায়তুল্লাহ সাহেবকে বুঝায়, অন্যের জন্য বুঝাই না। ঠিক তেমনিভাবে লফজ আল্লাহ যদি এটা সিফত, কিন্তু আল্লাহ তাআলার জন্য এমন خاص کیا گیسے جو انہوں کنو بے پر ایجر استعمالی ہوئے نا. کہتے ہیں لما گلی کا علی ہے جب گلا وطن مستعمال کنے لگا اللہ جاتے بادی تعالیٰ پر اس طور پر کہ گائے میں اس کا استعمال ہی نہیں ہوتا، تو گویا تو عالم کے طرح ہو گیا. مثل سریا و سائقہ، جیسا کہ سریا اور سائقہ یہ دونوں اصل میں صفت تھی، لیکن غلبتاً عالم ہو گیا. سریا یہ ستارہ کا نام ہو گیا، ستارہ سریا، اپنا سریا بولے تار اصل معنی اس کی بجائے نا، یہ رقم بھاوی سائقہ کا معنی ہے تیز دن ہوا، بہت دورے باتاس پروائیت ہوا، آلائی سمال جو کہ طوفان کی والا ہر سائے کا، کیونکہ کہ جا نام پرہل سے خواہی لگ ابن مفائی رہ ایخن سائے کا بول لے آسی تیز دن ہوا کی بجائنا، کیونکہ آسوے کیونکہ سلے ہی جا سپر تیز دن ہوا، بہت جورے سخت ہوا کو کہتے ہیں. سورہ یہ تذکیر ہے سروہ کا، سروہ کا، سروہ یہ مؤنث ہے، سروان کا، سروان کا، سورہ یہ سروہ کا، سروہ کی تذکیر ہے۔ سروہ اس عورت کو کہتے ہیں جو مالدار ہے، مالدار عورت کو سروہ کہتے ہیں۔ لیکن آپ یہ نام پڑ گیا ایک ستارہ کا، اخن سوریا بولے مالدار عورت کے گزارے نا، اتچ آسل یہ مالدار عورت استعمال ہو پڑے گیا اور سیکت مانوتے رہے آلم مانوتے رہے گا سہایتا پرتم سیکت مانوتے تیز اتن ہوا پڑے گیا پائلٹ جن استعمال ایک مرد ہوتا سے سخت ہوا کی بجائے نا پروجیکٹ اس میں کوئلہ اتنے نوپائل کے سہایتا دینا پڑا ہے، کوئلہ اتنے نوپائل ایک بار ماتھے میں کھانا پکائی اخنو گرام دیشے کون علاقہ ماتھے میں کھانا پکائے ماتھے مجھے کھاوائے এত প্লেটটাই তো করি কলা পাতার মধ্যে খাওয়ায়। গ্রাম দেশে কোনো যদি গরিব হোক বা ধনী হোক অনেক মানুষ যেমন নাকি শ্রাদ্ধ করে হিন্দুরা মুসলমানরা কেউ মারা যাওয়ার পরে খাওয়ায়। আগে তো আর এত বড় বিল্ডিং তারপরে তোমার কমিউনিটি সেন্টার এগুলি ছিল না, থাকলে তুলি শহরের মধ্যে হাজার হাজার মানুষ দাওয়াত দিছে কোথায় খাওয়াবে মাঠের মধ্যে, খানও মাঠের মধ্যে পাকায় খাওয়ায়ও মাঠের মধ্যে, এত প্লেট প্রতিটা জোগাড় করবে কলা পাতার মধ্যে খাওয়ায়, তাই না? তো কয়লা সেওয়া খানা পাকাইছে দেখ ঠেক সব ঠিক, কিন্তু আল্লাহর হুকুমে এমন জোরে হাওয়া আসছে যে সব ড্যাগ পাতি মুখুরা ফেলাই দিছে, খানা টানা সব শেষ, এখন এত মানুষকে কেমনে খাওয়াইব? এই জন্য সে হাওয়াকে গালি দিল, বদুয়া লানত করলো হাওয়ার উপরে, হাওয়ায় আমার সর্বনাশ করে দিল। অথচ বাতাস তো কোনো জিনিস না, আল্লাহর শক্তি, আল্লাহর শক্তিতেই বাতাস, তো তাতে আল্লাহর শক্তি সব জায়গা মিলছে। আল্লাহ হাওয়াকে গালি দেওয়া আর আল্লাহকে গালি দেওয়া, আল্লাহ পাক তার এন্তেকাম নিলেন, এমন এক পরক পাঠিয়ে দিলেন যে পরকের কারণে পরক মানে বিজলি তার ছাড় উড়িয়ে নেওয়া গেল, মানে সেখানে সে মরে গেল। এখন সকলে বলতেছে সাহেব, সহায়তা বলতে ওই আমল কয়লাকে বুঝায় আর কাউকে বুঝায় না। তা আসলে ছিল এটা শিপতের মানা মধ্যে। এখন সারা কাল আলম যখন হয়ে গেল উজলিয়া মাদ্রাহু ফিকিল্লায় শিপতে আলাইহে অজন্তে নায়ের অস্তে বিহি, আলমের দ্বারা শিপত বয়ান করা হয় না, আলমের উপরে শিপতকে জারি করা হয়। তাহলে যখন লব্ধ আল্লাহ কাল আলম হইয়া গেল, আলম হইয়া যাওয়ার কারণে তার দ্বারা শিপথ বয়ান করা হবে না, বরঞ্চ তার উপরে শিপথ আড়া হবে। তাতে যখন আপনি এটাকে শিপথ আড়া দিলেন তখন তো আগের সমস্ত প্রশ্ন এসে যাবে যে সে তাকে শিপথ তারা দিলে পরে তার দ্বারা অন্য আলমের শিপথ হয় না, সে তো শুধু শিপট নয় বরঞ্চ ইয়া আলমিত করা হইয়া ইয়া উস্কর জারি কিয়া জায়গা শিপট আর মানা হো জায়গা পুষ্কে জড়িয়া শিপট বয়ান কর না উজরিয়া মাদ্রা কি ইজরায়েল শিপটে আরেই হে বা এম কে নাউর ওয়াসফে আর যখন শিপট রইল না আলম হয়ে গেল ইয়া احتمال شرکت کی طرف راستہ بھی نہیں جائے گا. وہ آدم پتا احتمال شرکت نہیں ہے, کہتے ہیں احتمال شرکت بھی ختم ہو گیا. صفت ہو جائے نا تعلیم شرکت شرکت ہو گیا, صفت سکل مجھے پا جائے, کنٹ یہاں تو آلم ہو گیا, آلم سکل مجھے پا جائے. এখন আসল মেয়ে সে শিপত ছিল এই কথা প্রলম্বিত আছে. লিয়ান্না হু লিয়ান্না যা তা হু মিন হাইসু হুয়া এসলেকে বাড়ি তালা কি যা মিন হাইসু যা মিন হাইসু হুয়া এটা না মানতে লাগবে, বারবার বলতেছি মানতে সারা পুরা নাগরিক দিলে যাবে. مین ہائی سو ہوا ہے مین ہائی سو جات لیاننا جاتا ہوں اس لیے کہ باری تالا کی جات مین ہائی سو جات بلا اعتبار امر آخر کہتے امر آخر سے بلا صفت صفت سے صفت کا حقیقی ہوتے پارے صفت ایزاقیہ ہوتے پارے آبار آسلو جیسا کہ رجاقیت یہ صفت ہے حقیقی نہیں بلکہ اضافی ہے, تاکہ اللہ تعالیٰ کا ذات ذات ہونے کی حیثیت سے غیر معقول بشر انسان کے عقل میں آنے کی بات نہیں ہے, بغیر اعتبار کرنے صفت حقیقی یا تو صفت اضافی صفتر مادمے اللہ جات کی کہنا پچھلے کتھا مجھے رکھتا ہوں پچھلے کی بول سی یہ خدا مارا لفظ اللہ کے اللہ پاک ذاتی نام ہی مانے نا کہنا نا اللہ کسی دلالت کرے کارو سے مسمر سے کون جبن مسمر حقیقت جانا تھا کہ اللہ پاک ذات کو کارو جانے ہی نہیں کر تبھی سے তার উপরে ইসিম দালালত করবে কীভাবে, এই জন্য বলতেছে যে সিফতের মাধ্যমে আল্লাহকে চিনা যাবে. সিফতের মাধ্যমে কী করা যাবে, আল্লাহকে চিনা যাবে, কিন্তু জাত হিসাবে আল্লাহ তাআলাকে চিনা যাবে না. তাহলে সিফতের এতবার করতে হবে লিয়ান্না হু লিয়ান্না জাত হু ইসলিয়ে জাত বাদি তালা মে হাইসু জাত نہیں اعتبار کیا جائے. اچھا پہلا اعتبار بغیر اعتبار کرنے امر آخر, امر آخر سے مطلب صفت, اسی کو کہتے ہیں بغیر امر آخر حقیقی ہو یا تو اضافی ہو غیر معقول خبر لانا جاتا ہوں غیر معقول معقول بشار جات کرنا ہاں بولتی আমরা আখারের এতবার করা হয় তখন তার আকারের মধ্যে আসতে পারে. ফালা তাকুন আইয়া দুল্লারে লজু যখন জাত মানুষের আকারের মধ্যে আসার মতন নয় দেয়া যা সেই জাতের উপর কোনো লজ্জ দালালত করতে পারে না, সেই জাতের উপরে কোনো লজ্জ দালালত করতে পারে না. লাইন মুক্তি নিহি হয় উস জাত পর দালালত কর না কিসি লজ্জকে জড়িয়া বলে আন্না হু লাও দাল্লা আলা মুজাররাদে জাতিহিল মুকসুদ লানা আফাদা জাহেরা কাউলিহু তাআলা ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি মানান সহিহান. বলে যে যদি শুধু জাতের উপরে দাঁড়াতে জাতে মুকসুসার উপরে শুধু জাতে মুকসুসার উপরে যদি লব্জ আল্লাহ দালালত করে আর একটা খারাপই লাজেম আসে, যদি লব্জ আল্লাহ মখসুস জাতে বাদে তালার উপরে দালালত করে তাহলে আল্লাহ পাকের এই কালাম জাহিরি মানা হিসাবে সহি হবে না, সহি হবে না. সহি মানা দেওয়ার জন্য তার সিফতের মানা নিতে হবে. কীভাবে আল্লাহ পাক কী বলে আল্লাহু ফিস সামাওয়াত ও জাত বাড়ি তালা যে আল্লাহ হ্যাঁ আসমানু মে হ্যাঁ আল্লাহু ও জাত বাড়ি তালা যে আল্লাহ হ্যাঁ আসমানু মে হ্যাঁ, তাহলে আল্লাহ তালা যদি যাতে বাড়ি তারা মুরাদ নেও তাহলে তার সহি মানা দিবে না, কেননা জাহিরি মানা কি হবে আসমান আল্লাহ তালা নেই। দুইটা অর্থ এইটা, এক অর্থ হইল আসমান সমূহ আল্লাহ পাকের জন্য জড়ব হয়ে যাবে, জড়ব হয়ে যাবে, আসমানের মধ্যে আল্লাহ পাক আছেন। জড় বড় হইতে হয় মাঝ রূপের থাইকা, সে একটা বড় হইতে হবে যে বসবে তার থেকা, কেননা অসাধারণ যদি চিপা হয় তাহলে সে বসবে কি করে, তাহলে একটু প্রশস্ত হইল হইতে হবে। তাহলে আসমান বড় হওয়া লাজেম আসে না কার থেকা, আল্লাহর থেকা। এই এক অসুবিধা, আল্লাহর থেকে আসমান কি হইতে হবে, বড় হইতে হবে, অন্যথায় আসমানের মধ্যে আল্লাহ পাক কেমনে হবে। এক দ্বিতীয়ত আল্লাহ পাকের মুজাসসাম হওয়া লাজেম আসে, অন্য দ্বিতীয় অসুবিধা খারাপই হলে আল্লাহ পাকের মুজাসসাম হওয়া লাজেম আসে, আল্লাহ পাক আসমানের মধ্যে। তাহলে হাওয়ার হাওয়া তো না, বরঞ্চ মুজাসসামটা নিতে আসমানের মধ্যে আসে। তিন নম্বরের খারাপই হইল এই আল্লাহ তার দুধে যাতে বাজে তালা হওয়া লাজেম আসে, আসমান মুমি আল্লাহ তালা জি। তাই এই আসমানে আল্লাহ, এই আসমানে আল্লাহ, এই আসমানে আল্লাহ, এই আসমানে আল্লাহ, সাত আসমানে সাত আল্লাহ হওয়া লাজেম আসে। যদি জাহিরি মানা নেওয়া হয়, জাহিরি মানা কি আল্লাহ দ্বারা যাতে বাড়ি তারা যদি মুরাদ নেওয়া হয়, কাজে এই মানা নেওয়া যায় না। কাজে মা আফাদা মিহি ফায়দা দেগা জাহিরি জাহেরান আল্লাহ তালা কাপুর বল্লাহ সমাতে মানান সহিহান লা আফাদা মানান সহিহান মানায় সহিতি আল সুন্নতু জমাত ক্যান্দার আল্লাহ সে মুরাদ মাহবুব। হ্যাঁ হুয়াল মাহবুদু ফি সামাওয়াতে, ও পূজে যাতে হ্যাঁ এবাদত কিয়ে যাতে হ্যাঁ আসমানু মে জমিনু মে, আসমান জমিনে আল্লাহ কি করা হয় এবাদত করা হয়। আল্লাহর দ্বারা যদি মাহবুদ নেওয়া হয় তাহলে সিফতের মানা হইল, সিফতের মানা যার এবাদত করা হয় তাকে কি বলা হয় মাহবুদ বলা হয়। তাহলে ওইটা আমরা বলে আসছি আলাহা, তা মানা হয় আবাদা, আলাহার থাইকা বকুলে ছিল মালুহুন, তা তাদের আবাদার অর্থ হচ্ছে মাহবুদুন, তাহলে সিফতের মানা পাওয়া গেছে। এইটাই সহি মানা, আল্লাহ পাক পূজে যাতে হ্যাঁ এবাদত কিয়ে যাতে হ্যাঁ আসমানু মে আউল জমিনু মে, তাতে আসমানু মে আউল জমিনু মে আল্লাহ তাআলা কি এবাদত কি জাতি হয়, এইটি আহারে সুন্নত জমাতের মধ্যে কি সহি মানা। আর যদি যাতে বাড়ি তালা মুরাদ না হয় তাহলে কত অসুবিধা, কত খারাপই লাজেম আছে, আল্লাহ পাকের মুজাসসাম হওয়া লাজেম আছে, আল্লাহ পাকের তার দূর হওয়া লাজেম আছে। এই জন্য বলতেছে যে অলে আন্নাহু দ্বিতীয় দরি অলে আন্নাহু লাও দাল্লা আলা মুজাদ্দাদি জাতি মকসুদ লামা আফাদা, তাকে মিহি ফায়দা দেতা হয় মানায় সহি হয় না জাহেরা কাউলিহি তাআলা ওয়াল্লাহু ফিস সামাওয়াত অলে আন্না মানাল ইসতিকাক, কাজে হি হুয়া হাসিলুন বাইনাহু ও বাইনা উসুলিল মুস্তুরা, এস্তেকার হুয়া কাউনো আহাদ, হুয়া কাউনো আহাদের লজ্জাইনি মুশারাকান বিল আখার ফিল মানা অর্থটি, এস্তেকাতের অর্থটি মোস্তাক হওয়া, মোস্তাক মোস্তাক মিনুর অর্থটি দুইটা লজ্জ একটা আরেকটা শরীর আছে কিসের মধ্যে, মানার মধ্যে এবং মাদ্দার মধ্যে, আর তিনি জাননা মানার চেষ্টা কাক হুয়া কাউলুল লজ্জাই, ওই যে মোস্তাক বলছি না আমরা এই সেম ওয়াল কোয়ার এস্তেকা কুহু ওয়াল এস্তে কয় এস্তেকা কুহু মিন আলাহা ইলাহাতান উলুহাতান উলুহিয়াতান এস্তেকা কুহু মোস্তাকুনা, আল্লাহ পাক কিয়া হয় মোস্তাক হয় আল্লাহ পাক مشتاق ہیں لیانا اشتکاتر ارتھو کی اشتکاتر ارتھو ہی گلتا لجے پرتکتا پرتکتر مجھے شریک تھانتے مانار مجھے آن تر کی مانی ماردہ تر کی مانی کے ماردہ اور کئی ارتھو پاوا جائتا سے اللہ مجھے اور اصول مسکورا اصول مسکورا کنڈا تاونو آدل لجائن مسارکن لیل آتا پھر مانا پتر کی شریر مانار مدار مدار الہ دونوں مدد ایک ہی شبد آئی حرف آج ماتار مدد شریر آر مانار مدد شریر آلہ کا مانا ہے آبادا اور اللہ تو کیا کہتے معبود کہتے ہیں مانار استقاب کہتے ہیں حاصل ایرکم بھاگ والی انہ مانار استقاب حاصلون بینہون اور بینہ اصول مسکورا اصول مسکورا مسکورا کنٹا وقاون آد لبین مشارکا ملاکا ایمانا پتر وقیلا اصلہ لاہن جسوریا نیتے آخری کو چوتھا کو کہتے ہیں مشتاق ہونا عالم ہونا صفت ہونا اس میں مشتاق کا یا تو صفت مشتاق کا یا تو عالم اور چوتھا تھا سوریا میں اور بادو نے کہا اس کا اثر کیا تھا لاہان تھا جس سوریا سوریا فاریبا پھر عربی بنایا گیا اریبا مانے عربی بنایا گیا প্রথম অন্য ভাষা ছিল তারপর সেটাকে আরো জানা হবে কিভাবে বৃহস্পির আলিফিন আকি রাতে লা হানের মধ্যে দুটা আলিফ আছে একটা লামের পরে আর একটা হার পরে এখন বলতেছে যে হার পরে যে আলিফ আছে এটি আকিরা আলিফ লামের পরে যে আলিফ এটা তো দর্মিয়া নেই কাজে এটা না এটা না বরঞ্চ সর্বশ্রেষ্ঠা মানে হার পরে যে আলিফটা আছে کہتے ہیں اس کو حذف کر دیا گیا اور ایک تھال لام آ رہی ہے لام سے مراد الف لام لام سے مراد کیا ہے الف لام پھر داخل کر دیا گیا شروع میں الف لام اپن خطا کروں گے دیکھو کہ ہمیں اللہ ابھی اللہ ابھی الف لام داخل کرنے ہاں الف حمزہ ہو جائے گا اور دوٹا لام ہو جائے گی دوٹا لام کے مصدر ہوئے আর এখানে যে লামের ফলে যে একটা আলিফ আছে এইটা তাসলিমের উপরে খাড়া জবর হিসাবে হয়ে যাবে আর হা তো আছে আল্লাহ হয়ে যাবে আর তাফিমু লামিহি আর কুন পড়না তাফিম কা মানা হয় কুন পড়না লজ্জা আল্লাহ কে আল্লাহ কো আল্লাহ কুন পড়না আল্লাহ لام کو پور پڑھنا لفظ اللہ کا لام پور پڑھنا کہتے ہیں سنتن سنتن آئے طریقتن معروفتن عند القراء سنت سے مراد سنت نبوی نہیں ہے سنت اصطلاحی نہیں ہے بلکہ سنت سے مراد طریقتن معروفتن عند القراء یعنی لفظ اللہ کے لام کو پور پڑھنا یہ قراء کے معروف اور مشہور طریقہ ہے معروف اور مشہور طریقہ ہے شرط لگاتا سے اذن فتح ما قبلہ امین جمعہ جدی تار مقابلے فتح ہوئے اتوا جمعہ ہوئے تخن پور پڑا تخن پور پڑا اللہ লামের আগে ফাতা আছে তাই না লামের আগে ফান্তি জুমা আছে আর যদি কাসরা হয় তাহলে তখন বাড়ি করা তখন কি করা বাড়ি করা লিল্লা লিল্লা ফাতাও হয় নাই জুম্মাও হয় নাই তখন বাড়ি করা তোমরা জানো এগুলা আর মাথা বেলে ফাঁকা আর দুর্গা হলে তাকে পুর করা পড়াবে اور بازو نے کہا ہر حالت میں کیا پڑھا جائے گا اور پڑھا جائے گا کہنا کاسرائے چاہے تفصل کے نیچے دیگی ہر پورے چاہے اوپر دیگی تاہلے ایجا سکل ہے جائے سکل ہوار کارونے کاسر حالت پور پڑھتے ہیں سکالت کے دور پر آر دنوں کاسر حالت باری پڑھتا ہے لیلہ پڑھتے شبیلہ لیلہ پڑھتا ہے نا یعنی ایجا رو باس نہیں تاہی نا اللہ ایجا رو باس آسے اینا اللہ تو کہتے ہیں وکیلا مطلقاً بازو نے کہا مطلقاً لیکن پورا کہتے ہیں مطلقاً نہیں اس لیے کہ کثرہ کی حالت کی شکل ہو جاتا ہے لہذا وہاں باریک کرنا پڑے گا